আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত, আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল সঈদুল মুরসালী নবীনা মোহাম্মদ ওয়াল আলী ওসাহাবি আজমাইন আম্মা বাদ, ফাউজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। অফি মূসা ইজ আরসালনাহু ইলা ফিরআউন বিসুলতানি মুবিন ফাতাওয়াল্লা বিরুকনিহি ওয়া ক্বালা সাহিরুন আও মাজনুন। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত ও সালাম নাযিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের তাফসীর হবে সূরা জারিয়াতের আয়াত নম্বর 38 থেকে এই আয়াত বা তারপরের আয়াতগুলিতে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম এবং ফিরাউনের ঘটনার দিকে সংক্ষেপে ইঙ্গিত করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন অফি মূসা, আর শিক্ষণীয় বিষয় রয়েছে, নিদর্শন রয়েছে মূসা আলাইহিস সালামের মধ্যেও। ঈদ আরসালনাহ, যখন তাকে রাসুল করে প্রেরণ করেছিলাম ইলা ফিরাউন, ফিরাউনের কাছে, বে সুলতানি মুবিন, সুস্পষ্ট দলিল প্রমাণ মানে মুজিজা অলৌকিকত্ব নিয়ে। ফাতাওয়াল্লা বে রুকনে, তখন সে তার ক্ষমতার দাপটে মুখ ফিরিয়ে নিয়েছিল, অর্থাৎ ফেরাউন। রুকন মানে হচ্ছে ক্ষমতার দাপট, তার ক্ষমতার দাপটে মুখ ফিরিয়ে নিয়েছিল। ওয়াকালা, আর বলেছিল যে সাহেরুন আও মাজনুন, এ মূসা হয় জাদুকর আর না হয় পাগল। প্রথম হেও প্রতিপন্ন করার জন্য পাগল বলে থাকে, এটাই হচ্ছে যারা আল্লাহর নাফরমান নবীদের শত্রু তাদের কথা। আর তারপরে যখন দেখে যে শক্তিশালী হয়ে যাচ্ছে, না ঠেকানো যাচ্ছে না এই পাগল টাগল বলে, তখন আর কিছু বলা শুরু করে, তখন জাদুকর আর কিছু গণক ইত্যাদি। তাই করেছিল ফেরাউন। ফাখাযনাহু ওয়া জুনুদাহু, তখন আমি পাকড়াও করেছিলাম এই ফেরাউনকে আর ফেরাউনের সেনাবাহিনীকেও। ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি, তাদেরকে আমি নিক্ষেপ করেছিলাম সমুদ্রে। ফিল ইয়াম, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন সমুদ্রে। ওহুয়া মুলিম, আর সে ছিল তিরস্কৃত, ধিকৃত, আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত। এইভাবে আল্লাহ পাক ধ্বংস করেছেন ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনীকে। সেটা ছিল আশুরার দিন। ওয়াফি আদিন ইদ আরসালনা আলাইহিমুর রিহাল আকীম, আর নিদর্শন রয়েছে আদ সম্প্রদায়ের ঘটনাতেও, সেখান থেকেও শিক্ষার বিষয় রয়েছে। যখন আমি পাঠিয়েছিলাম তাদের ওপর, আর রিহাল আকীম অকল্যাণের বাতাস, আল্লাপাকের আজাব স্বরূপ তাদের জন্য অশুভ অকল্যাণের বাতাস, ঘূর্ণিঝড় আল্লাপাক পাঠিয়েছিলেন। সাখারা আলহিম সাবা আলাইয়াল, সাত রাত আর আট দিন ধরে চলতে ছিল, যাতে আল্লাপাক রব্বুল আলম তাদেরকে নিশ্চিন্ন করে দিয়েছিলেন। মা তাজার মিন সাইয়িন, কোনো কিছু ছেড়ে দেয়নি এই বাতাস, আতা তালেহে, যার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল, ইল্লা জালাথু কারামিম, সেগুলি সবকে ধ্বংস স্তূপে পরিণত করেছিল। আল্লাহ পাক ইরশাদ করেছেন তারপর অফি সামুদা, আর সামুদ সম্প্রদায়ের ঘটনাতে তাদের ধ্বংসেও শিক্ষণীয় বিষয় রয়েছে, নিদর্শন রয়েছে। ইদ কিল আলাহম, যখন তাদেরকে বলা হয়েছিল, সালে আলি ইসলাম বলেছিলেন, তামাত্তাউ হাত্তাহীন, কিছু দিনের জন্য, কিছুক্ষণের জন্য তোমরা ভোগবিলাস করে নাও। এই কথাটি হয় সালে আলি ইসলাম সামুদ সম্প্রদায়কে নবুয়াত প্রাপ্তির প্রথম দিকে বলেছিলেন যে দেখো দুনিয়ায় কিছুদিনই থাকবে, যদি না মানো তারপরে আল্লাহর আজাবে যেতেই হবে, আল্লাহর আজাবের সম্মুখীন অবশ্যই হবে। আর কেউ কেউ বলেছেন না, যখন তাদের জন্য একটি মুজিজা স্বরূপ উষ্ট্রি পাঠানো হয়েছিল, সে উষ্ট্রিটিকে হত্যা করে দিয়েছিল, তারপরে তারা আল্লাহর প্রতি, পরকালের প্রতি ইমানও নিয়ে আসেনি, বিশ্বাসও করেনি, সেই সময় শেষ ওয়ার্নিং তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল যে দেখো তোমাদের আর মাত্র তিন দিন সময় রয়েছে। কোরআন একটি আয়াতে আল্লাহ পাকের সাদ করেছেন অন্য জায়গায়, তামাত্তাউ ফি দারিকুম সালাসাত আইয়াম, তোমরা ভোগবিলাস করে নাও, আমোদ ফুর্তি করে নাও তোমাদের বাড়িঘরে তিন দিন মাত্র, এই তিন দিন পরেই তোমাদের আজাব আসবে, সেই দিকে ইঙ্গিত করা হয়েছে এখানে। ফাতাও আন আমরে রব্বিহিম, তারা বিরুদ্ধাচরণ করেছিল তাদের রবের নির্দেশের। ফাখাযাতহুম সাইকা, তাদেরকে বিকট শব্দ পকড়াও করেছিল, বিকট শব্দে তাদেরকে ধ্বংস করা হয়েছিল বজ্রাঘাতে, আর তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন ভূমিকম্প দিয়ে, দুই রকমের শাস্তি দিয়েছিলেন। অহমিয়ান জরুন, সেই সময় তারা একে অপরের দিকে তাকাচ্ছিল, অহমিয়ান জরুন তাকাতেই ছিল, হঠাৎ করে তাকাচ্ছে, কাজকর্ম করছে, ওই সময় হঠাৎ করে বজ্রাঘাত হইল, ভূমিকম্প শুরু, সাথে সাথে ধ্বংস হয়ে গেল সব। ফামাস্তাতা ওমিন কেয়ামিন, তারা দাঁড়াতেও সক্ষম হয়নি। অমাকানু মুনতাসিরিন, আর তারা এর প্রতিশোধও নিতে পারেনি। দুনিয়ায় কোনো কিছু করলে পাল্টা প্রতিশোধ নিয়ে থাকে মানুষ, আল্লাহ পাকের প্রতিশোধ কে নিতে পারে। ওয়া কওমা নূহ মিন কাবল, এরপুরে নূহ আলাইহিস সালামের জাতি ছিল, তাদেরকেও ধ্বংস করেছেন আল্লাহ পাক, তাদের ঘটনাতেও নিদর্শন রয়েছে। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, তারা পাপাচারী জাতি ছিল। ওয়াসসামা বানাইনাহা বিআইদিন, আল্লাহ বলছেন আর আকাশকে আমি তৈরি করেছি নিজ হস্তে, বিআইদিন, আল্লাহর হাত রয়েছে তৈরি, আল্লাহ পাক এখানে বহু বচন বলছে, ইয়াদের বহু বচন আইদি। ওয়া ইন্না লামুসাউন, আর দুটোকেও বহু বচন দিয়ে আখ্যায়িত করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াত রয়েছে কোরআনে কারিমে দুই হাতের কথা আল্লাহর, বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহ পাকের দুই হাত উন্মুক্ত খোলা। ওয়া ইন্না লামুসিমুন, আর আমি মহা প্রশস্তকারী, আল্লাহ পাক যার জন্য চান প্রশস্ত করেন। ওয়াল আরদা ফারাশনাহা, আর পৃথিবীকে মাটিকে আমি বিছিয়ে দিয়েছি, জমিনকে আল্লাহ পাক বিছিয়ে দিয়েছেন, ফেরাশ মানে বিছানা। ফানিয়ামাল মাহেদুন, আর আমি কতই না সুন্দর প্রসারণকারী, কত না সুন্দর করে এই পৃথিবীকে সম্প্রসারিত করেছি। অমিন কুল্লে শাইইন খালাকনা জাওজাইন, আর প্রত্যেক বস্তুকে আমি সৃষ্টি করেছি জোড়া জোড়া যুগল। আল্লাহ পাক নর এবং নারী করেছেন, এটাই একটি তাফসির। আর আরেকটি হচ্ছে প্রত্যেকটি বস্তুর বিপরীত বস্তু সৃষ্টি করেছেন, সূর্য তার পাশাপাশি চন্দ্র। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তিনি উইতর, বেজোড়, তার কোনো জোড়া নেই। ইন্নাল্লাহ উইতরুন, আল্লাহ বেজোড়, আল্লাহ একক একক, ইয়ুহিব্বুল উইতরা, এই জন্য বেজোড় পছন্দ করেন। আল্লাহ পাক বেজোড় পছন্দ করেন, আল্লাহ পাক ভেতরে সালাত পছন্দ, এবং নারী ছাড়াও প্রত্যেক বস্তুর বিপরীত বস্তু, আলো অন্ধকার, ভালো মন্দ, সৎ অসৎ, মমিন কাফের, হ্যাঁ, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বস্তুকে জোড়া জোড়া করেছেন। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ নিতে পারো। ফাফিরু ইলাল্লাহ, সুতরাং তোমরা আল্লাহর দিকে পলায়ন করো, আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়া হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, যেমন বিশ্বাস করতে হয় পরকালের প্রতি বিশ্বাস, আর আল্লাহ পাকের ভয়ে পরকালের মুক্তির জন্য দুনিয়ার প্রত্যেকটি আপনার মুহূর্তকে ভালো কাজে নিয়োজিত করা এবং পাপাচার থেকে বেঁচে থাকা। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে পলায়ন করো। সুতরাং মসজিদের দিকে আপনি যাবেন আজান হলেই বা আজান হওয়ার আগেই, এটা হচ্ছে আল্লাহর দিকে পলায়ন করা। আপনি আল্লাহ ভীরু হবেন, পাপ থেকে পলায়ন করবেন, এটা হচ্ছে নেকির দিকে পলায়ন করা, আল্লাহর দিকে পলায়ন করা। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবীন, তার পক্ষ থেকে আমি তোমাদেরকে স্পষ্ট সতর্ককারী। ওয়ালা তাজআলু মা আল্লাহ ইলাহান আখার, আর আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য স্থির করিও না। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবীন, নিঃসন্দেহে আমি তার পক্ষ থেকে সুস্পষ্ট সতর্ককারী। কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন লা ক্বালু সাহিরুন আও মাজনুন, এইভাবেই এদের পূর্বে যত রসুল এসছে, এই কোরাইশ আর মুশরিকরা, এদের পূর্বে যত নবী রসুল এসছে, প্রত্যেক রসুল সম্পর্কেই জাতিরা যারা বিরুদ্ধাচরণ করেছে তারা বলেছে সাহির, এ হচ্ছে জাদুকর, আও মজনুন অথবা পাগল। সুতরাং এটা নতুন কথা নয়, হে মোহাম্মদ, আল্লাহ বলছেন যে তোমাকে বলছে, এটা কোনো নতুন কথা নাই, প্রত্যেক নবীকেই বলেছে। আপনি ভালো কথা বললে শত্রু হবে, এটা নিশ্চিত। আতাওয়া সাউবিহি আব্বাল হোম কৌমন তাগুন, তারা কি পরস্পরকে অসিয়ত করে রেখেছে? এই কুফরি শক্তি মানব জাতির ইতিহাসে পরম্পরাগত অসিয়ত উপদেশ দিয়ে রেখেছে যে যে কোনো নবী রসুল আসুক, তোমরা হয় জাদুকর বলবে না হয় পাগল বলবে, কারণ আগেররাও এরকম করেছে, পরেরাও এরকম করছে। তাহলে মনে হচ্ছে এরা একে অপরকে অসিয়ত করে যাচ্ছে। বালহম কওমুন তাগুন, বরং এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী জাতি। ফাতাওয়াল্লা আনহু ফামা আনতা বিমালুম, হে নবী, তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, অর্থাৎ তাদের পরোয়া করিও না, কি হেদায়ত হইল হইল না এই নিয়ে চিন্তা করি না। ফামা আন্তামে মালুম, তোমাকে তিরস্কার করা হবে না, তুমি তিরস্কৃত হবে না, তোমার কোনো দোষ নেই, তুমি নিজ দায়িত্ব পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করলি। আল্লাহ পাক তার পরে বলছেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরাতান ফাউল মুমিনিন, আর বিমুখ মানে এই নয় যে হেদায়তের কথা বলবেন না, ভালো কথা বলবেন না, উপদেশ দেবেন না। আল্লাহ বলছেন নবীকে, ওয়াজাক্কির, তুমি স্মরণ করাতে থাকো, উপদেশ দিতে থাকো, কারণ ফাইন্না যিকরাতান ফাউল মুমিনিন, কারণ উপদেশ মুমিনদের বিশ্বাসীদের কাজে আসে, বিশ্বাসীরা উপকৃত হয়, বিশ্বাস করলে উপকৃত হবে। যদি বলে বিশ্বাসই করি না আমি আখেরাত, জান্নাত জান বিশ্বাসই করি না, আল্লাহ পাক ধরবেন একথা বিশ্বাস করি না, তাহলে আর কি করে হেদায়ত পাবে, আর উপকৃত হবে উপদেশ থেকে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। আমার ইবাদত মানে আল্লাহর তৌহিদ, একত্বের সাথে ইবাদত। তো মানব জাতিকে আল্লাহ পাক আর জিনকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, মানে তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর একত্ব কায়েম করার জন্য সৃষ্টি করেছেন। মা উরিদু মিনহুম মিরিজক, তাদের কাছ থেকে আমি কোনো রিজিক চাই না, যে তোমরা আমার প্রতি ঈমান নিয়ে এসে আমার ইবাদত করে আমার কিছু কাজ এগিয়ে দিবে, যেমন দুনিয়ার মনিবরা চায়। কিতো দাসের মালিক, কিতো দাস যা আয় উপার্জন করে অথবা বাড়ির চাকর নকর যা কিছু মাঠে ঘাটে খাটে, আর ফসলটা এসে মালিকের ঘরে ঢুক, ও চাকরের ঘরে তো ঢুকে না, তাই না? তো এইরকম নয়, আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদত করলে আল্লাহ পাকের ফায়দার জন্য না, তোমাদের ফায়দার জন্য। তোমাদের কাছ থেকে আল্লাহ পাক রেজিক চান না, তোমাদের কাছ থেকে কোনো কিছু চান না, যেমন মনিবরা কিত দাস থেকে যা উপার্জন করলো কিত দাস সব কিছু নিয়ে নিয়ে থাকি। অমা অরিদ আয়ুত এমন, আর আমি এটাও চাই না যে আমাকে কেউ খাদ্য দিক, কারো কাছ থেকে খাবার চেয়েছি কখনো চাই না, বরং আমি খেতে দিই। যেই মানুষ এই আশঙ্কা করবে যে আমার ছেলে মেয়ে বেশি হলে আমি খাওয়াইতে পারবো না, সে তো নিজেকে রাজ্জাক মনে করে বসে আছে যে আমি আমার ছেলে মেয়েকে রিজিক দিই, আমি আমার স্ত্রীকে রিজিক দিই, সেই জন্য ছেলে মেয়ে বেশি নেবো না কারণ আমি বেশি পারবো না। আর যদি এই ঈমান থাকে, এর নাম হচ্ছে ঈমান, ঈমান মানে শুধু আল্লাহ বললেন বাস হয়ে গেল না, আল্লাহ পাক রাজ্জাক, সুতরাং রিজিক আল্লাহর হাতে, আপনারও রিজিক আল্লাহর হাতে, নাহনু নারযুকুকুম ওয়াইয়াহুম, আল্লাহ বলছেন দেখো তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে দারিদ্রের ভয়ে হত্যা করে দিও না, তোমাদেরকেও আমি রিজিক দিই আর তাদেরকেও আমি রিজিক দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, নিঃসন্দেহে আল্লাহই হচ্ছে রিজিক দাতা, জুল কুওয়া, যিনি মহাশক্তিধর, আল মতিন, আর যিনি প্রবল পরাক্রান্ত। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমরা আমাদের তাফসিরের দিকে। আমরা তাফসির করছিলাম সূরা জারিয়াতের আয়াত নম্বর 56-তে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিনকে এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। তাহলে মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে এবং জিনকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের ইবাদত। ইবাদত মানে তাওহীদের সাথে ইবাদত। ইবাদতে যদি তাওহীদ না থাকে, একত্ব না থাকে, তো সেই ইবাদত শিরকে রূপান্তরিত হয়। অর্থাৎ আপনার ইসলামী জীবনে, মুসলিম জীবনে আপনি আল্লাহর জন্য নামাজ পড়েন, নামাজের সেজদা আল্লাহর জন্য আর ওরসের সেজদা মাজারের জন্য, তাহলে আপনার ইবাদত ইবাদত থাকলো না, এটা শিরক হলো, এটা ইমানি ইসলামী জীবন হলো না, ইসলামিক সমাজ হলো না, ইসলামিক পরিবার হলো না, এটা শিরকি সমাজ, শিরকি পরিবার হলো। তাহলে ইবাদত মানে হচ্ছে যার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে তিনি আল্লাহ, সুতরাং একমাত্র তার জন্য সমস্ত রকমের ইবাদত বন্দেগি সুনির্দিষ্ট করবে। দোয়া, দোয়া মানে আহ্বান করা, ডাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দোয়া ইবাদত, সহিহ মুসলিমের হাদিস, দোয়াই হচ্ছে আসল ইবাদত। তাহলে দোয়াকে যদি আমরা ভাগ করে নিই, যে নামাজের ভিতরে অথবা নামাজের পরে যে বিদাতি তরিকায় যে সম্মিলিত মোনাজাত আছে, সেটা তো আল্লাহর কাছে করব, কিন্তু ওরসের সময় অথবা ওলিয়া ওলিয়ার কবরের কাছে গিয়ে অথবা দূর থেকে কখনো বালা মুসিবতে পড়লে কোনো বাবাকে ডাকবো, খাজা বাবাকে ডাকবো, কেউ গৌসুল আজম বলবো, মহান উদ্ধারকারী আল্লাহ, আর গৌসুল আজম মহান উদ্ধারকারী বানিয়ে দিলেন অজ্ঞতার সাথে আপনি জিলানিকে, আরে জিলানির চাইতে অনেক বড় মানুষ ছিলেন ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফাকে তো মহান উদ্ধারকারী বললেন না, আর ইমাম আবু হানিফা জিলানি চাইতে অনেক বড় মানুষ ছিলেন, আবু বকর, উমর, উসমান, আলী, তাদের কাছে তো চাইলেন না মহান উদ্ধারকারী বললেন না, তারা অনেক বড় ওলি ছিলেন এদের চাইতে, আর তাদের চাইতে বড় আল্লাহর বন্ধু এবং অনেক শ্রেষ্ঠ সাইয়দুল মুরসালিন খাতামুন্নাবিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ তার কাছে তো চাইলেন না, আর তার কাছে চাইলে কি এটা আল্লাহ পাক হক দিয়েছেন তাকে? না, নবীর হক হচ্ছে নবীর অনুসরণ করবেন, তাকে ফলো করবেন, তার তরিকা মোতাবেক জীবনযাপন করবেন, আর আল্লাহর হক হচ্ছে ইবাদত। একের হক অন্যকে যদি দিয়ে দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে জুলম, এই জন্য শিরক সবচেয়ে বড় জুলম। আল্লাহর হক কেড়ে নিয়ে নবীকে দিয়ে দিলেন, ওলিকে দিয়ে দিলেন, পীরকে দিয়ে দিলেন, সুফিকে দিয়ে দিলেন, জীবিতকে দিয়ে দিলেন, মৃতকে দিয়ে দিলেন, মূর্তিকে দিয়ে দিলেন, তাহলে সবচেয়ে বড় অন্যায় কাজ করলেন যে আল্লাহর হক কাড়লেন আপনি। যদি আপনার বোনের হক কেড়ে আপনি খেয়ে যান, হ্যাঁ আপনার এক ভাইয়ের হক কেড়ে নিয়ে আরেক ভাইকে যদি বেশি করে দিয়ে দেন, এক ছেলের হক না দিয়ে আরেক ছেলেকে যদি শুধু সবগুলো লিখে দেন, এটা যদি এত বড় জুলম অন্যায় হয়, তাহলে আল্লাহর হক যারা কেড়ে নাই, শিরক করে, তারা কত বড় অপরাধী। ইন্না শিরকাল যুলমুন আযীম। তো আল্লাহ ফাকর রব্বুল ইবাদতের জন্য সৃষ্টি করেছেন জিন এবং মানুষকে, জিনদেরকেও ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে, তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছে। মা উরিদ মিনহুম মিরিজকিন, তাদের কাছ থেকে আমি রিজিক চাই না। ওমা উরিদ আয়ুত এমন, তাদের কাছে আমি খেতেও চাই না যে আমাকে খেতে দেবে, বরং আল্লাহ পাকই রিজিক দেন। ইন্না আল্লাহু আর-রাজ্জাক যুল কুওয়াতিল মতিন, নিশ্চয়ই আল্লাহ পাকই মহান রিজিক দাতা আর তিনি মহাশক্তিধর, আযুল কুওয়া, যার ক্ষমতার বাইরে কেউ যেতে পারে না, যার ক্ষমতার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না, আল মতিন এবং যিনি মহাপরাক্রান্ত। তারপরে আল্লাহ পাক ইরশাদ করছেন, ফাইন্না লিল্লাযিনা যালামু যানুবা মিসলা যানুবি আসহাবিহিম ফালা ইস্তাজিলুন, নিশ্চয়ই ওই লোকেরা যারা জুলম অত্যাচার করেছে, জুলম অত্যাচার তিন প্রকারের, আল্লাহর হকের ক্ষেত্রে জুলম অত্যাচার হচ্ছে শিরক করা, সবচেয়ে বড় জুলম যার কথা বললাম, আর দ্বিতীয় জুলম হচ্ছে যে কোনো পাপে লিপ্ত থাকা, যে কোনো গুনাহ করা, নামাজ ছাড়া জুলম। যদিও আমাদের দেশের সমাজ এমন হয়েছে যে বেনামাজিকে জালেম মনে করে না, রোজা রাখে না সে জালেম, জুলম করলো, বড় জুলম করলো, ফরজ ছাড়লো, জাকাত দিল না জালেম, জুলম করলো, হজ করলো না, হজ ফরজে আছে, জালেম হয়ে মারা গেল, এগুলোকে জুলম মনে করা হয়। জুলম কোনটা? যেগুলো সামাজিক অপরাধ, চুরি করলে জুলম হইলো, ডাকাতি করলে জুলম হইলো, খুন করলে জুলম হইলো, ধর্ষণ করলে জুলম হলো, সম্মতির সাথে ব্যভিচার হইলো, আবার জুলম হইলো না কারণ রাজি আছে, এসব তো আল্লাহ পাকের কথা নাই, এগুলো হচ্ছে মানব রচিত কথা। তো জুলম হচ্ছে যে কোনো গুনাহে লিপ্ত হওয়া, ফরজ ওয়াজিব ছাড়ার গুনাহে লিপ্ত হওয়া, হারাম নাজায়েজ কাজ করা হচ্ছে জুলম দ্বিতীয় প্রকারে। আর তৃতীয় প্রকারের জুলম হচ্ছে জুলমুল ইবাদ, আল্লাহর কোন সৃষ্টি বান্দার উপর জুলম করা, মানুষ মানুষের জুলম করুক, মুসলিম হোক আর অমুসলিম হোক, জুলম আল্লাহ পাক সমানভাবে হারাম করেছে। মুসলিমের যেমন জুলম করা হারাম, তেমন অমুসলিমের জুলম করা হারাম। আল্লাহ পাকের সৃষ্টি গরু ছাগল উপর জুলম করা হারাম, কুকুর শৃগাল আর বিড়াল উপর জুলম করা হারাম। এই জন্য বিড়ালকে বেঁধে রেখে খেতে না দিয়ে এক মহিলা, বিড়ালটা মরে গেছিল সে কারণে সে মহিলা জাহান্নামে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস। তাহলে জুলম বিড়ালের উপর চলবে না, কুকুরের উপর চলবে না, যদি ক্ষতি না করে। আল্লাহ পাক রব্বানা বলছেন যারা জুলম করে, শিরিক করে, গুনাহ করে, অথবা মানুষের হক নষ্ট করে, আল্লাহর সৃষ্টির উপর জুলম অত্যাচার করে, তাদের জন্য জানুবান, জানুব মানে হচ্ছে বালতি, যাতে পানি উঠানো হয় কূপ থেকে, কুয়া থেকে। তো জানুব মানে এখানে ভাব অর্থ না হয়েছে রূপক অর্থ, ভাগের অর্থে নেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে জালেমদের জন্য একটা ভাগ রয়েছে, অংশ রয়েছে, মিসলা জানুবি আসহাবিহিম, তাদের সাথী সঙ্গীদের ভাগের মতো, মানে তাদেরই মতো লোকজন যে আগের যুগে চলে গেছে তাদের মতো শাস্তি রয়েছে। আগের যুগে যে অপরাধীরা অপরাধ করে গেছে আর তাদের জন্য আল্লাহ পাকের আজাব এসছে দুনিয়ার এবং আখেরাতের, ধ্বংসপ্রাপ্ত হয়েছে তারা, তাদের মতোই এদেরও অংশ রয়েছে, ভাগ রয়েছে। ফালা ইস্তাজিলুন, সুতরাং এরা যেন তাড়াতাড়ি না করে, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। সময় আসলে আল্লাহ কখন ধ্বংস করতে চান, কখন আজাব দিতে চান, ইহকালে না পরকালে, দুনিয়াতে চান কি চান না, দুনিয়াতে হয়তো ছাড় দিতে চান, ধোকা খাবে না, এতে প্রতারিত হবে না। ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিন ইয়াউমিহিম আল্লাযী ইউআদুন, সুতরাং দুর্ভোগ ওই সব লোকদের জন্য, আল্লাহ বলছেন যে দুর্ভোগ ওই সব লোকদের জন্য যারা কুফুরি করেছে, অস্বীকার করেছে, মিন ইয়াউমিহিম আল্লাযী ইউআদুন, ওই দিনকে অস্বীকার করেছে যেই দিনের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে বা যেই দিন সম্পর্কে তাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে। ওয়াদ মানে হচ্ছে প্রতিশ্রুতি, আর ওয়াদ যখন ওয়াইদে যাবে তার মানে হচ্ছে ধমক দেওয়া, সতর্ক সাবধান করা, শাসানিমূলক কোনো কথা বলা। এই জন্য সুরে কাফে আমরা দেখলাম, ফাজাক্কির বিল কোরআন মান ইয়াখাফ ওয়াইদ, যে আমার শাস্তিকে ভয় করে, ওয়াইদ মানে শাস্তি, শাস্তিকে ভয় করে তাকে কোরআন দিয়ে উপদেশ দাও। তো আল্লাহ পাক বলছেন দুর্ভোগ রয়েছে, ওয়াইল মানে দুর্ভোগ, আর ওয়াইলের আর একটি অর্থ হচ্ছে যে জাহান্নামের একটি উপত্যকার নাম। তো ওই সব কাফেরদের জন্য জাহান্নাম রয়েছে অথবা দুর্ভোগ ধ্বংস রয়েছে ইহকাল পরকালে, যারা অস্বীকার করেছে সেই দিনকে, যেই দিনের সম্পর্কে তাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে। এখানে আমাদের সূরা জারিয়াতের তাফসীর শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন, কোরআন বুঝার তৌফিক দান করেন, কোরআন মোতাবেক জীবন যাপনের তৌফিক দান করেন। আর এরপরে 5 মিনিট আমাদের কাছে সময় আছে, আপনারা এতে যারা প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারবেন। বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আদ জাতিকে আল্লাহ তাআলা 7 রাত 8 দিন ঝড় দিয়ে ধ্বংস করেছেন, তো আল্লাহ তাআলা 7 রাত 8 দিন কেন বললেন? একদিনও তো বলতে পারতেন, বা কুন ফায়াকুন বলতে পারতেন। হ্যাঁ, করতে পারতেন, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন। 7 রাত 8 দিন বলে কি বোঝাতে চেয়েছেন এখানে? আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় এরকম করেছেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ পাক কে সম্পর্কে যদি এরকম জিজ্ঞাসা করেন তাহলে জানা, আপনি চার্জ করেছেন যে আল্লাহ তুমি এরকম কেন করলে। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 23 বছরে কোরআন নাজিল, আল্লাহ ইচ্ছা করলে তো একবারই নাজিল করে দিতে পারতেন। প্রশ্ন প্রত্যেক ক্ষেত্রে হ্যাঁ এরকম হবে, আল্লাহ ইচ্ছা করলে তো এক বছরে কোন দিয়ে আল্লাহ পাক সব কাফেরগুলিকে ধ্বংস করে দিয়ে নবী সাল্লামকে মক্কা বিজয় করিয়ে দিতে পারতেন, কিন্তু এদিকে 13 বছর, ওইদিকে 8 বছর, কত বছর লাগলো? 21 বছর। হ্যাঁ, 21 বছর পরে বিজয় দান করলেন কেন? বেশ কিছু শিক্ষার বিষয় রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ, আল্লাহ ফাকরাব্বুল আলামিন বিধান আমাদের জন্য আদর্শ। আল্লাহ ফাকরাব্বুল আলামিন শিক্ষা দিতে চান যে মেহনত পরিশ্রম করা লাগবে। আল্লাহ ফাকরাব্বুল আলামিন আজাব দিয়ে ধ্বংস করেছেন এদেরকে, লম্বা আজাব, যাতে করে অধিক লাঞ্ছিত হয়। ওই 2 মিনিটের ঘূর্ণিঝড় তাদের ধ্বংসের জন্য যথেষ্ট ছিল, অধিক লাঞ্ছিত অবদস্ত হয় এবং কিয়ামত পর্যন্ত বহু মানুষ এই ইতিহাস পড়বে, জানবে, তারা যেন সতর্ক সাবধান হয় যে আল্লাহ পাকের শাস্তি কত কঠোর। যেমন না যে আমাদের যেমন ঘূর্ণিঝড় মাঝে মাঝে হয়, কালবৈশাখী হয়, 10 মিনিট হইলো, 5 মিনিট হইলো, ওই রকম আজাব দিয়ে ধ্বংস করা হয়নি। এই আজাব মানব জাতির ইতিহাসে এইরকম লং টাইম ধরে আজাব হয়নি। এই শিক্ষা, এছাড়া বহু হেকমত রহস্য থাকতে পারে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। যে আমরা হাদিস কোরআনের ব্যাখ্যায় আলেমাদের মুখে শুনে আসছি যে সুদ হারাম, কিন্তু আমরা অনেকে ব্যাংকে লেনদেন করি, তো ব্যাংকে যে হিসাবের মাধ্যমে আমাদের খাতার মধ্যে যে ব্যাংকের ভাষায় ইন্টারেস্ট বলে যেটাকে, সেটা দেয়া হয়, ওটাকে আপনি কি বলছেন আর ওটা কি করা যাবে সেই জিনিসটা? সুদের টাকা, প্রথম কথা যে সুদ নিশ্চিত ধ্বংসাত্মক গুনাহ, হারাম। আল্লাহ পাক সুদখোর, যারা সুদের কারোবার করে, নেই দেই, সুদের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে, যুদ্ধের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে, সুদ হারাম। কিন্তু যদি কোনো দেশে ইসলামিক সিস্টেম না থাকে ব্যাংকে, আর আপনার টাকা নিজের বাড়িতেও আপনি সংরক্ষিত করে রাখতে পারছেন না, আশঙ্কা আছে, সুতরাং আপনি সুদই ব্যাংকে কারোবার করতে পারবেন, মানে রাখতে পারবেন, সবচেয়ে ভালো হচ্ছে আপনি কারেন্ট ডিপোজিট করেন, যাতে কোনো আপনার বেনিফিট আসবে না বা সুদ আসবে না। আর যদি সেভিংসে রাখেন আর কিছু পয়সা চলে আসে, তাহলে সেটা মুক্ত হওয়ার জন্য একেবারে যারা দুর্গত, অভাবী বা যারা এইরকম হকদার, অচল, তাদেরকে দিয়ে দেবেন। কথা আমার মনে রাখবেন, মুক্ত হওয়ার জন্য, মানে হারাম থেকে, এই সুদের টাকা থেকে মুক্ত হওয়ার জন্য, এটা নৈকট্য লাভের জন্য না আল্লাহর, কারণ হারাম পয়সা দিয়ে আল্লাহ পাকের সান্নিধ্য হাসিল হয় না, হারাম ধন সম্পদ দিয়ে নেকি হয় না, নেকির আশাই নাই যে দান খায়রাত করে নেকি পাবেন, তবে মুক্ত হওয়ার জন্য। ব্যাংকে ছেড়ে দেবেন না, ব্যাংকে ছেড়ে দিয়ে অসৎ লোকেরা সেটাকে পাপের কাজে লাগাইতে পারে, সুতরাং সেটা থেকেও আপনার ধন সম্পদকে রক্ষা করতে হবে, যাতে করে এই ধন সম্পদ দিয়ে যেটা সুদে এসছে আপনার, নয় হারাম, সেটা দিয়ে বাতিল পন্থীরা, পাপিষ্ঠরা উপকৃত না হয়। জি, সময় শেষ হয়েছে। ওসল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।